মাছ ধরিয়ায় উঠলে তুফান, ভয় কিরে ভাই মাঝি হিমাল্লা, ভয় কিরে ভাই মাঝি মাল্লা, এনায়ের জমিনদার স্বয়ং খোদা আল্লাহ, ভয় কিরে ভাই মাঝি মাল্লা, মাছ ধরিয়ায় উঠলে তুফান, ভয় কিরে ভাই মাঝি হিমাল্লা, ভয় কিরে ভাই মাঝি মাল্লা, এনায়ের জমিনদার স্বয়ং খোদা আল্লাহ, ভয় কিরে ভাই মাঝি মাল্লা। শাহাদাতের তরি খানি মুহাম্মদ নায়ের কান্ডারি, এ তরি ভাঙে নারে ডোবে নারে, ভাঙে নারে ডোবে নারে, যতই বহু খাওয়া জোরে, যতই বহু খাওয়া জোরে, বারে বৈঠক কইয়া সবে ইল্লাল্লাহ, এ নায়ের জামিনদার স্বয়ং খোদা আল্লাহ, ভয় কিরে ভাই মাঝি মাল্লা। মাদরিয়ায় উঠলে তুফান, ভয় কিরে ভাই মাঝি মাল্লা, ভয় কিরে ভাই মাঝি মাল্লা, বিনায়ের জামিনদার স্বয়ং খোদা আল্লাহ, ভয় কিরে ভাই মাঝি মাল্লা। এ তরি নীল সিন্ধু পার হয়ে ভাই মেঘনায় আয়সা পইরাছে, ভাই রে আয়সা পইরাছে, ভাই রে আয়সা পইরাছে, ওই যে দূরে পার কিনারা দেখা যাইতাছে, ভাই রে দেখা যাইতাছে, ভাই রে দেখা যাইতাছে, এ তরি নীল সিন্ধু পার হয়ে ভাই পদ্মায় আয়সা পইরাছে, ভাই রে আয়সা পইরাছে, ভাই রে আয়সা পইরাছে, ওরে জোরে সোরে বাউরে বৈঠা, জোরে সোরে বাউরে বৈঠা, মুখে বলো আল্লাহ, এনায়ের জামিনদার স্বয়ং খোদা আল্লাহ, ভয় কিরে ভাই মাঝি মাল্লা। মাদরিয়ায় উঠলে তুফান, ভয় কিরে ভাই মাঝি মাল্লা, ভয় কিরে ভাই মাঝি মাল্লা, এনায়ের জামিনদার স্বয়ং খোদা আল্লাহ, ভয় কিরে ভাই মাঝি মাল্লা। এ তুরি ভিড়বে কিনারে তাতে সন্দেহ নাই রে, তাতে সন্দেহ নাই রে, উহুদ বদর খন্দকে তার হাজার প্রমাণ, দেখতে যে পাই রে ভাই রে, দেখতে যে পাই রে ভাই রে, দেখতে যে পাই রে, ওরে জোরে সোরে পাওরে বৈঠা, জোরে সোরে পাওরে বৈঠা, দিয়ে সবাই পাল্লা, এনায়ের জামিনদার স্বয়ং খোদা আল্লাহ, ভয় কিরে ভাই মাঝি মাল্লা। মাদরিয়ায় উঠলে তুফান, ভয় কিরে ভাই মাঝি মাল্লা, ভয় কিরে ভাই মাঝি মাল্লা, এনায়ের জামিনদার স্বয়ং খোদা আল্লাহ, ভয় কিরে ভাই মাঝি মাল্লা, ভয় কিরে ভাই মাঝি মাল্লা, ভয় কিরে ভাই মাঝি মাল্লা।